بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ان عذاب ربك لواقع ما له من دافع قسم তুর পর্বতের এবং লিখিত কিতাবের প্রশস্ত পত্রে কসম বায়তুল মামুর তথা আবাদ গৃহের এবং সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী তা কেউ প্রতিরোধ করতে পারবে না সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা হবে চলমান সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে যারা ক্রীড়াচ্ছলে মিছামিছি কথা বায়নায় যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না এতে প্রবেশ করো অতপর তোমরা সবর করো অথবা না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন এবং তিনি জাহান্নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যারা ইমানদার এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী আমি তাদেরকে তাদের পিতামাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে সেখানে তারা একে অপরকে পান পাত্র দেবে যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم ترى بولبي امرا ايتي پوربي نجي در باش گرهي بھیتو کمپی تو چھلام অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম তিনি সৌজন্যশীল পরম দয়ালু فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين অতএব